والوں نے ہماری کامیابی کے لیے ہم کو دین عطا فرمایا ہے. نحمدہ و نصلی علی رسول کریم اما بعد. بھائی دوست بزرگ محترم مہمان بولتے ہیں کہ اللہ تعالیٰ ہمارے کے کامیابی سفلتا دیوار جو ہمارے کے دین دیشن. اللہ تعالیٰ جو آدمی دنیا میں دین پر چلے گا اللہ جب شاعر منوا لو اس کی زندگی کو بنائیں گے اور اسے کامیابی عطا فرمائیں گے. چاہے وہ غریب ہو چاہے وہ امیر ہو چاہے وہ عورتوں کا مالک ہو اور چاہے وہ فقیر ہو ہر ایک کو اللہ کامیابی عطا فرمائیں گے. যে ব্যক্তি দিনে তো চলবে আল্লাহর হুকুম মানবে দিনে তো চলবে আল্লাহ তাআলা তাকে দিনের মধ্যে তার জিন্দগি সুন্দর করে দেবে. যে ঘটনা কোন সে গরিব হোক ধনী হোক অথবা সে কোন চাকরিজীবী হোক কোন সে ওহদা যদি কোন রাজত্বের মালিক হোক বাদশাহ হোক যে আল্লাহর হুকুম মানবে আমি দিনের উপরে চলবে আল্লাহ তাআলা তার দিনের দুনিয়ার জিন্দগি সুন্দর করে দেবে তার কাজ সকলের দান করবে আল্লাহ তাআলা. ইসলামে دین کہتے ہیں اللہ کے حکموں کو اور جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم کے طریقے کو. جب اسے دین بولے اللہ تعالیٰ حکم اور حضور صلی اللہ علیہ وسلم طریقہ کے سنت طریقہ کے دین بولے. جتنے پیچھے انبیاء علیہ الصلوۃ والسلام آئے جن قوموں نے جن برادریوں نے جن افراد نے انبیاء کی بات کو مانا اور ان کی اطاعت کری اللہ نے ان کو کامیاب کیا. مسلمتی کے جت ذاتی آسے جت نبیر آسے جہاں تر قوم تر جاتی تر بنشر لوکرا جہاں سے نبیر کتا مان سے نبیر انوسرن کرسین تو تارا دنیا مجھے کامیاب ہوئی. شری انبیاء علیہ الصلوۃ والسلام نے آ کر سب سے پہلے ایک اللہ کا پتہ بتایا کہ لوگوں ایک اللہ کو مانو وہی سب کچھ کرنے والا ہے تمام آسمان کا مالک زمینوں کا مالک اور جتنا اس کا جو چیزیں اندر ہیں سب کا مالک ایک اللہ ہے. تو سمست نبیدر انبیاء علیہ الصلوۃ والسلام ایک دعوت ایتے ہی کہ سبھی ایک اللہ دیکھے سبھی کے دعوت دیسن سبھی کے اللہ دیکھے ڈاکسن ایک اللہ یہ سمست کائنات سمست دنیا সে মালিক আসমানের মালিক জমিনের মালিক আসমান জমিনের মাঝখানে যত দিনের সমস্ত জিনিসের মালিকও সে. ইয়ে বাত আম্বিয়া আলাইহিস সালাম নে আপনি কওম কো সমঝাই জিস জিস জিস আদমি নে জিস ফরদ নে জিস কওম নে ইস বাত কো কবুল কর লিয়া আল্লাহ নে উনকো দুনিয়া মে কামিয়াবি আতা ফরমাই. বসে নবীরা আয়েশা নিজের নিজের জাতিকে কওমদেরকে এই কথা বুঝাইছেন যে আল্লাহ সমস্ত জিনিসের মালিক খালেক. বলছে যারা যে জাতি যে নবীর কথা মানছেন অনুসরণ করছেন তাহলে দাঁত করছেন বসে তারাই কামিয়াব হয়েছে. ইসলিয়ে জনাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আখির মে তশরিফ লায়ে আপনি ভি আপনি কওম কো ইহি বাত সমঝাই কি লোগো এক আল্লাহ কো মান লো ইন শকলো সে নেই হোতা ইন চিজো সে নেই হোতা করনে ওয়ালি জাত আল্লাহ কি হ্যায়. সর্বশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসছেন আর উনিও মানুষকে এই কথাই বুঝাইছেন যে এক আল্লাহ কে মানো আর বিদেশের দ্বারা হয় না যা কিছু আমরা দেখতেছি এই সমস্ত বস্তু নিয়ে হয় না যা কিছু ঘরের সব আল্লাহই করেন এক আল্লাহ করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাই বুঝাইছেন. আপনি দাওয়াত কো জিন লোগো নে কবুল কর লিয়া উনকো খুদা নে এসি ইজ্জত দি কে কুরআন নে উনকে কামিয়াবি কা এলান কর দিয়া. বসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত যারা কবুল করছেন যারা মানছেন আল্লাহ তাআলা তাদেরকে এইরকম দুনিয়ার মধ্যে সম্মান দান করছেন যে আল্লাহ তাআলা তাদের যেকে তাদের আলোচনা আল্লাহ তাআলা কুরআনের মধ্যে করছেন. ইসলিয়ে আজ হমকো ভি দাওয়াত দি যা রহি হ্যায় কি ভাইও ہمارے پورے پھیلے ہوئے نقشے ہیں جتنا پھیلا ہوا ہے چیزیں ہیں ان سے نہیں ہوتا اللہ کرنے والے ہیں اس بات کو اپنے دل میں اتارو. اس ہمارے کو ایک بات دعوت ہے جیسے یہ دنیا مجھے جو تو نقش کسی جنس بستو এই সমস্ত জিনিসের দ্বারা হয় না বস এই সমস্ত কিছু আল্লাহ তারা করে আর আল্লাহ থেকে সব কিছু হয় এইটার বিশ্বাস দিলাম বসাও. ইসলিয়ে জো ইনসান جو آدمی اس بات کو اپنے اندر اتارے گا وہ پھر اپنی زندگی کو اللہ کے لیے اپنے جو ہے قدم کو اٹھائے گا, اور جس آدمی نے اس بات کو نہیں سمجھا وہ پھر من مانی پر قدم اٹھاتا ہے. جیسے جو ویکتی جو مانس ایک دل بھیتر بسبے বসে সে তার আল্লাহর হুকুম পুরা করবে, আল্লাহর হুকুমের জন্য সে কথা উঠাইতে পারবে. আর যার দিলের ভিতরে এই দৃশ্যের একিন নাই, আল্লাহ থেকে হাওয়া আল্লাহর এক আল্লাহর একিন বিশ্বাস তার দিলের ভিতরে নাই, সে তার মন মতো চলবে, তার মনের যেটা বলবে এই জন্য সে কথা উঠাবে, তার কথা উঠবে. হমনে পেসে কো দেখা হিসিয়ে পেসে কো আপনি দিল মে উতারা হিসোঁ কো দেখা হ্যাঁ চিজো কো দিল মে উতারা হনাব রসুল صلی اللہ علیہ وسلم نے خبر دی کہ لوگوں ان چیزوں سے نہیں ہوتا ہے, اس لیے ان کو دل سے نکالو, ایک اللہ کو دل میں لے کر آؤ تاکہ کامیابی کی راہیں کھل جائیں. بس ہمارا پیسہ بچی تو پیسہ لیکن ہمارے دل کے طرح ایسے بس ہمارا جن بچی سی جن سے بستو ادھر بشاس ادھر لیکن ہمارے دل کے طرح ایسے گیسے بسے گیسے حضور پاک صلی اللہ علیہ وسلم بولسن نا মানুষ তোমরা এই সমস্ত জিনিসের একিন দিলে বসায় না, এক আল্লাহ থেকে আল্লাহ করে এইটার বিশ্বাস এখানে একিন দিলে ভিতরে বসাও. বুঝুন স্যার এইটার দাবার দিচ্ছে বলছে যিনি এখানে আল্লাহ দিয়া হয় আল্লাহ করেন. সাহাবায়ে কিরাম কে বাত কো সমঝা থা জো কুছ থা উসকো নামে খুদা পর লাগা দিয়া, উনকে পাস চিজে নেই থি কপড়ে নেই থে খানে নেই থে লেকিন জো কুছ থা উসকো নামে খুদা পর লাগা দিয়া. দুনিয়ার বস্তু জিনিস মাল আসবাব যা কিছু ছিল তারা সব আল্লাহর জন্য লাগাইছে, আল্লাহর রাস্তায় লাগাই দিয়েছেন. তো আল্লাহ তালা তাদেরকে আল্লাহ তালা তাদের তারিখ তাদের প্রশান্ত আল্লাহ কোরআনের মধ্যে করছে. এক মর্তবা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ ফরমাতে কোই মেহমান আয়া, আপনি ফরমায়া কোই মেহমানদারি করেগা, এক সাহাবী নে কাহা ইয়া রাসূলুল্লাহ ইসকো মে আপনে ঘর লে যাউঙ্গা. আপনে ঘর লে কর গয়া, বিবি সে পুছা কুছ হে, বিবি নে বাতায়া বচ্চোঁ কে লিয়ে থোড়া সা রাখা হুয়া হ্যায় অর কুছ নাহি হ্যায়. সাহাবী নে কাহা কি ইয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা ভেজা হুয়া মেহমান হ্যায়, ইসলিয়ে বচ্চোঁ কো ভুকা খিলা দে আর আজ মেহমান কো খিলা দে. ওয়াহাঁ তো জো হ্যায় জেহন বিবি কা ভি বনা হুয়া থা, ওয়াহাঁ জেহন বচ্চোঁ কা ভি বনা হুয়া থা, ওয়াহাঁ জেহন মর্দোঁ কা ভি বনা হুয়া থা. মেরে দোস্তো উন্হোনে কাহা কোই হরজ নেই হুই, বচ্চোঁ কো খিলা দিয়া গয়া আর মেহমান কো জো হ্যায় খিলানে কে লিয়ে জব বেঠে, সাহাবী নে আপনি বিবি কো বতায়া কা আজ তুমনে এসা করনা হ্যায় কি খানা থোড়া হ্যায় اور مہمان بھی ہے ہم بھی ہیں, ایسا نہ ہو مہمان کا پیٹ نہ بھرے. تم جو ہے ایسی عقل لگانا ایسا کرنا ایک چراغ کو بجھا دینا. حضور صلی اللہ علیہ وسلم حضور صلی اللہ علیہ وسلم نے کہا ایک مہمان آسے حضور صلی اللہ علیہ وسلم نے گھر کی جو سلو نا تو حضور صلی اللہ علیہ وسلم صحابہ کے سامنے پیش کرسن کہ یہ لوگ کے مہمانداری کر دے মেজবানি করবে, তার সাহাবি বলছে আর শুধু আমি তার মেহমানদারি করব. তো ওনাকে ঘরে নিয়ে গেছেন, সোজা বিবিকে বলছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান তো কিছু আছে ঘরে, যা কিছু আছে তাদের তার জন্য নিয়ে আসো, মেহমানের সামনে খানা যা ঘরে আছে. শুনে বলছে অল্প কিছু আছে বাচ্চাদের জন্য আর কিছু নাই. তো বলছে ওইখানে জেহেন বানানো ছিল, পুরুষেরও জেহেন ছিল, তাদের তরবিয়ত হওয়া ছিল, তাদের মেয়েদেরকেও তাদের বাচ্চাদেরকেও জেহেন বানানো ছিল. ঠিক আছে তোমাকে বাচ্চাদেরকে ঘুমাই দাও, খেলাধুলা করে ঘুমাই দাও, আর জাতিটাকে মেহমান সামনে রাখো. আর দিদিকে এটা বলে রাখছেন যে খানা আছে যদি মেহমানের সাথে বসে আমরাও খাই তো মেহমানের পেট করবে না, সেই জন্য তুমি বাহানা করে যে বাকি ঠিক করার বাহানা করে তুমি বাকি বন্ধ করে দিও, তো যখন বাকি বুঝাই দেবে তো মেহমান খাবে, মেহমানের পেট বেড়ে যাবে. আমি আজ अटकल लगाते हैं कि दूसरों का माल हमारे पास कैसे आ जाए, और सहाबी ने ये अटकल लगाई कि हमारा माल जो है रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के भेजे हुए मेहमान के पेट में कैसे चला जाए. मेरे दोस्तों बुजुर्गों उन्होंने जो है बत्ती को बहाने के बुझा दिया, चराग को बुझा दिया, और जो है सब मेहमान খাতে রে আর চপ চপ করতে রে ভুকে রে ঘর ওয়ালে ভি ভুকে বচ্চে ভি ভুকে খুদ ভি ভুকে লেকিন মেহমান কো খিলা দিয়া সুবহ কো জব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খিদমত মে হাজির হুয়ে আপনে ফরমায়া ফলানে মেহমান কা ক্যা হুয়া উনহোনে কাহা ইয়া রাসূলুল্লাহ জো কুছ থা হামনে হাজির কর দিয়া ও ডর গয়ে কি শায়দ মেহমান কা পেট নাহি ভরা আপনে ফরমায়া আরে ফলানে আল্লাহ কো রাত কো তেরি মেহমানদারি ইতনি পসন্দ আই হে কি আল্লাহ নে কুরআন আসমান সে কুরআন উতার দিয়া يؤثرون على أنفسهم ويقال بهم خصاصة خد حدث مند ہے خد ضرورت مند ہے لیکن دوسروں کے لئے ان کو قربانی کرتے ہیں میرے دوست بزرگو یہ صحابہ کی یہ مثال ہے کیوں کہ انہوں نے جو کچھ تھا وہ سب کچھ لگایا پھر ان کی زندگی میں وہ دین آیا جس کی وجہ سے خدا نے ان کو دنیا میں بھی اور جو ہے موت کے بعد آخرت میں کامیاب کر دیا বলতেছে এখন তো আমরা বাহানা করতেছি যে অন্যের মাল আমরা কিভাবে খাব কিন্তু ওই সাহাবি বাহানা করতেছিল যে আমার মাল আমার খানা এই মেহমানের কাছে কিভাবে যাবে তো বিবি খানা রাইকা সে বাহানা করে বাতি বুঝাইলেছে আর মেহমান খাইতেছিল আর এরা ওইখানে খাওয়ার মতো বাহানা করতেছিল যে আমরাও খাইতেছি তার মুখ তারা নড়াইতেছিল যে আমরাও খাইতেছি তো মেহমান খাইয়ে পায় করে নেছে তো সকালে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে তোমার মেহমানের সাথে তুমি কি করছো রাত্রে তো বলতে সাহাবী ভাই ভাই আছে তো হয়তো এই মেহমান রাতে পেট করে পেট ভরে নাই মেহমানের তো এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি রাত্রে যে মেহমানদারি করছো এই মেহমানদারির উপরে আল্লাহ তালা খুশি হয়েছেন আর আল্লাহ তালা আসমান থেকে তোমার তারিখে প্রশংসা আল্লাহ তালা আয়াত নাজিল করছে কোরআনের ভিতরে যে তারা এই সাহাবারা এরকম লোক যে তারা খুদা থাকা অবস্থায় খুদা খুদার্ত অবস্থায় অন্যকে অগ্রাধিকার দেয় ইসলাম হম উস পাক জিন্দগি কো সমঝে আর উস পাক জিন্দগি কো আপনি জিন্দগি মে লেকর আয়ে তাকে হমে ভি ও কামযাবি মিলে তো বলতে সাহাবা ইকরাম যখন যা কিছু সাহাবাদের কাছে ছিল সব যখন আল্লাহ রাস্তায় লাগাইছেন তো আল্লাহ তা সাহাবাদের জিন্দগিতে দিন আসছে পুরা দিন আসছে তো বলছে এরকম তাহারা সাহাবারা যখন আমরাও যখন এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দগি যখন আমাদের মধ্যে আসবে তো আল্লাহ তারা আমাদেরকে এরকম ইজ্জত দান করে কামিয়াবি দান করবে ইসলামে দোস্ত আর বুজুর্গ সবসে পেলে চিজ হে ইনসান মুসলমান সবসে পেলে ঈমান সিখে দিন কে অন্দর ঈমান এক এসি চিজ হে কি জব ঈমান আয়েগা তো ঈমান কে সাথ পুরি জিন্দগি বনতি চলি যায়েগি সবচেয়ে প্রথম যে মেহনত এইটা করতে হবে এটা যে ইমানের উপরে এই দিনের মধ্যে সবচেয়ে প্রথম জিনিস হচ্ছে ইমান যখন মানুষের ভিতরে দিনে ইমান যখন ভিতরে আসে মানুষের মধ্যে আসে মুসলমানের মধ্যে যখন ইমান আসে তখন সে পুরো দিন তার জিন্দগিতে এসে যায় ইসলে হজরত শাহরিয়াস রহমতুল্লাহ আলাইহি নে কিসি নে পুছা হজরত আপ ইসলাম সে কিয়া চাহতে হ্যায় ফরমায়া মে তো ইয়ে চাহতা হুঁ কি হর মুসলমান ইমানদার বন জায়ে সেজন্য হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সেজন্য জিজ্ঞাসা করছেন যে হজরত আপনি এই কাজের দ্বারা কি চাইতেছেন কি উদ্দেশ্য আপনার তো বলছে আমি তো এটাই চাইতেছি এই কাজের দ্বারা যে মানুষের মধ্যে ইমান আসে যায় ইমান আসে ইসলে মেরে আজিজ বুজুর্গো হমনে আজ তক মালদার হোনে কি কোশিশ করি হমনে কোঠি ওয়ালা বননে কি কোশিশ করি হমনে যে হে গাড়ি ওয়ালে বননে কি কোশিশ করি ইসলিয়ে আজ কে বাদ হমনে কা হরেক কোশিশ করে কি হম ঈমানদার বনি বলছে আমরা তো এখন পর্যন্ত চেষ্টা করতেছিলাম চেষ্টা করছি এটির ভিতর ছিল যে আমাদের কাছে মাল আসবে আমি মালদার হবো ধনী হবো এটা চেষ্টা করতেছিলাম আমি একটা বড় বিল্ডিং এর মালিক হবো আমি গাড়িওয়ালা হবো বলছে না এখন থেকে আমাদের এই চেষ্টা হবে মেহনত হবে না আমরা ঈমানদার হবো ঈমান আসবে আমাদের জব ইস ইনসান কিস চিজ কে লিয়ে কোশিশ করতা হ্যায় আল্লাহ উসকো ওই চিজ আতা ফরমা দেতা হ্যায় মানুষ যখন কোন জিনিসের জন্য চেষ্টা করে কোশিশ করে চেষ্টা করে আল্লাহ তাআলা ওই জিনিসটাকে দিয়ে দেয় আল্লাহ তাআলা আল্লাহ কা তাআল্লুক জব মিলেগা তো মেরে দোস্ত বুজুর্গো হর চিজ মিলেগি যখন আমাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে সব জিনিসের মালিক হয়ে যাবে সব জিনিস সে পেয়ে যাবে বাগের তাল্লুকে কোন চিজ নেই মিলতি বলছে সম্পর্ক ছাড়া কোন জিনিস পাওয়া যায় না দুনিয়া মে ইনসান ये देखता है कि ये चीजें हैं, ये है, ये है, ये है, ये सब कुछ है। मेरे दोस्त मेरे, जिसका जिससे ताल्लुक होता है वो उससे उसके चीजों की और हालत की कहता है, लेकिन जिसका ताल्लुक अल्लाह से होता है वो अपनी हर हालत को, हर जरूरत को अल्लाह के सामने रखता है। वैसे मानव दुनिया भीतरे এই সমস্ত জিনিস দেখে, এইটা এটা বিভিন্ন জিনিস দেখে, এরপরে যার সাথে যার সম্পর্ক তার কাছে সে ওই জিনিস চায়। আর যখন মানুষের সম্পর্ক আল্লাহর সাথে হবে আর আল্লাহর সাথে সম্পর্কে তাল্লুক কায়েম হয়ে যাবে, তো সে আল্লাহর কাছ থেকে সবকিছু চাবে, আল্লাহর কাছ থেকে মোটামুটি হবে। ইসলিয়ে ইয়ে ফরমায়া গয়া কে জো হ্যায় ঈমান কি দাওয়াত দো, আর এক কো ইয়ে সমঝাও কে ইয়ে জো কুছ হো রাহা হ্যায় ও আল্লাহ কে করনে সে হোতা হ্যায়, আপনে আপ কুছ নেই হোতা, চিজোঁ সে চিজে মিলতি হ্যায় উসসে কুছ নেই হোতা। বাকায়দা তৌর সে হর মুসলমান দূসরে মুসলমান কো সমঝায়ে কি মুসলমানো ইয়ে চিজে খুদ বা খুদ নেই হো রহি, ইসকা করনে ওয়ালা আল্লাহ হ্যায়। সব প্রথম যে জিনিস দাওয়াত দেতে হবে যে আল্লাহ থেকে যা কিছু দেখতেছি, জিনিস দ্বারা জিনিস বা যা কিছু হইতেছে নিজে নিজে হয় না, নিজে তারা আল্লাহ তারা করে, সবকিছু আল্লাহ তারা করতেছে, জিনিসের দ্বারা জিনিস হয় না, আল্লাহ তারাই বানাইতেছে। তো এইটা দাওয়াত দিতে হবে যে যা কিছু আমি দেখতেছি হইতেছে আর হবে আল্লাহ তারা করেন, নিজে নিজে হয় না। হরেক কো মা সমঝায় যায় মেরে ও তেরি কামিয়াবি আল্লাহ নে আপনে হাত মে রাখি হ্যায়, আর আল্লাহ নে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লম কে তরিকে মে রাখি হ্যায়। মেরে দোস্ত বুজুর্গো, হামারে নবী হামারে লিয়ে যে পাক ও সাফ ও সুতরা তরিকা লেকর আয়ে, জিসকে জিস পে চল করকে হরেক কো কামিয়াবি মিল জায়েগি। প্রত্যেকটা মানুষকে বুঝাইতে হবে, দাওয়াত দিতে হবে যে তোমার কামিয়াবি সফলতা বলছে এক আল্লাহ তালার হাতে, আল্লাহ তালার হাতে। আর মানুষের কামিয়াবি তোমার কামিয়াবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকার মধ্যে বলছে আল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ওই শূন্য তরিকা নিয়ে আসছে, রাস্তা নিয়ে আসছে। যখন মানুষ রাস্তায় চলবে, তরিকা চলবে, সে দুনিয়া আখেরাতে সফলতা হবে, সফলকাম হবে। ইসলিয়ে হাদিসে বাত মে আতা হ্যায় আল্লাহ কা জিক্র ইতনা করো কি লোগ তুমে মজবুর কহনে লাগে, আল্লাহ কি বড়াই কো হর জগহ বয়ান করো, হর ঘর পর হর দুকান পর হরেক কে সামনে আল্লাহ কি বড়াই বয়ান হোগি কি ভাই দোকান সে নেই হতা করনে ওয়ালে আল্লাহ হ্যায়, ইসলিয়ে ইস দোকান কো আজা আল্লাহ তে হি ছোড় দে আর তুম মসজিদ চলা যা, ইসলিয়ে কি মালিক নে তুমকো বুলা লিয়া হ্যায়, আব তেরি কামিয়াবি তেরি দোকান পর নেই হ্যায়, আব তো তুমকো তেরে মালিক নে মসজিদ মে বুলা লিয়া হ্যায়। বলতে সেখানে হাদিস পাশের মতন এরকম, হাদিসের মধ্যে আছে তর্জমা এরকম যে আল্লাহর জিকির এত করো এত করো মানুষ তোমাকে পাগল বলা শুরু করে, তুমি পাগল। এই জন্য বলছে সব জায়গার মধ্যে আল্লাহর বড়াই আল্লাহ থেকে আল্লাহ খালেক মালিক এত বলতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে এরকম দোকানে দোকানে বলতে হবে যে তোমার কামিয়াবি তোমার সফলতা দোকানের মধ্যে না, আল্লাহর হুকুমের মধ্যে। যখন আজান হবে তখন বলতে হবে সে আজান, আজানের সাথে সাথে দোকান সেরা সে মসজিদে চলে আসে, যে আল্লাহর পক্ষ থেকে ডাক আসছে, আল্লাহ তোমাকে ডাকতেছে, এখন তোমার কামিয়াবি তোমার এই দোকানের মধ্যে না, বলছে তোমার সফলতা কামিয়াবি নামাজের মধ্যে মসজিদের মধ্যে। এরকম দাওয়াত দেওয়া দোকানে দোকানে যারা আজানের সাথে সাথে প্রত্যেকটা মানুষ যে দোকান সেরে যেন মসজিদে চলে আসে। হরেক কো দাওয়াত দি যায়গি, মজদুর কো দাওয়াত দি যায়গি, মজদুর তেরি কামিয়াবি ইমানদারি মে হ্যায়, ইমানদারি সে কাম করেগা তো তু কামিয়াব হো যায়গা। এই যে হ্যায় খেতি ওয়ালো তুমারি কামিয়াবি খুদা কে হুকুম মে হ্যায়, আগর তুম হুকুম কো পুরা করোগে কামিয়াব হো যাওগে। জব ইয়ে হর জগহ দাওয়াত দেগা আর বার বার দাওয়াত দেতে রহেগা, খুদা কি বড়াই কো রাস্তে পর বাজারো পর আর যে হ্যায় আপনে মুকাম পর জহাঁ ভি হোগা খুদা কি বড়াই কো বয়ান করেগা আর বার বার করতে রহেগা। লোক কহেঙ্গে আরে মিয়া তুমারা কোই কাম হি নেই রহা, তুম তো পাগল হো গয়ে হো। ইসলিয়ে জিকির করনে ওয়ালে লোগো কো পাগল নেই কাহা জাতা, উনকো তো ভুলু কাহা জাতা হ্যায়। ও যে লোক আল্লাহ কি বড়াই কো হর জগহ বয়ান করতে হ্যায়, লোগো তুমারা ইন তরিকো সে নেই হোতা, লোগো তুমারা ইন চিজো সে নেই হোতা, লোগো তুমারা ইন করনে সে নেই হোতা, হারাম সে জিন্দগি নেই বনতি আর যে হ্যায় খুদা কে হুকুম তোড় কর জিন্দগি নেই বনতি। জব লোগ ইসকো বয়ান করোগে, লোগো ক کے سامنے کہو گے لوگ کہیں گے میاں تمہارا دماغ خراب ہو گیا ہے، آج بغیر بے ایمانی کے گزارا نہیں ہے، آج تو کام جھوٹ سے ہی چلتا ہے، ارے میاں تم تو ملا جی ہو، تم تو مولوی صاحب ہو، تم نہیں جانتے، ہم کو سمجھاؤ، ارے ہم جانتے ہیں، تو نہیں جانتا۔ اسے ایک ایک جن کے ایک ایک ویکتی کے ویکتی کے دعوت دیتے ہوئے، ایک مزدور کے دعوت دیتے ہوئے، دیکھو تمہار کامیابی اللہ حکمر مدد، جب تمہیں مزدوری ایمانی ساتھ کروا، ایمانداری ساتھ کروا تو تمہیں کامیاب ہوا۔ ایک جن کھیتی کرنے والا کشن کے بولتے ہوئے کہ تمہار کامیابی زمیندار مدد نہ کھیتی باڑی مدد نہ، تمہار کامیابی اللہ حکمر مدد اور دلر مدد، اسے ایک ایک جن کے اللہ فل بیان کرتے ہوئے، ایک ایک جن کے بجھتے ہوئے، دکاندار کے گھرے راستے سب جگہ اللہ بڑائی بیان کرا کہ مانشر کامیابی سفلتر مدد اللہ حکمر مدد، ایت بولا ایت بولا جن مانس بولے یہ نہ تمہار کو کام نہیں تم ایسے ہی کرو، تم سے پاگل ہوئے گیس، تم تو مولی صاحب آج تمہیں ایک ہی جانو مال سارا ہے نا کہ بچے سارا ہے نا کہ بولتے نہ نہ یہ بولتے ہوئے کہ نہ ہم جانی تمہارا جانو نا بولتے ایک اللہ کرے اللہ تھی ہے اور اللہ حکمر مدد کامیابی বলছে যখন মানুষ দেশি জেকের করে জেকের আল্লাহ আল্লাহর জেকের করে বলছে তারে পাগল বলা হয় না যে হাদিসে বলা আছে তারে তো মানুষ বলে বুজুর্গ বলে এটি বুজুর্গ যখন আল্লাহর গোড়াই বারবার বলবে যেখানে সেখানে বলবে ঘরে বাইরে রাস্তাঘাটে বাজারে দোকানে যখন বারবার আল্লাহর কথা বলবে আল্লাহর থেকে ডাকবে আল্লাহর গোড়াই বয়ন করবে তখন মানুষে বলবে আইনা তোমার দিমাগ খারাপ হয়ে গেছে তুমি তো পাগল মাল দিয়ে তো হয় আর তুমি জানো তুমি তো মৌলি সাহ আর তুমি তো আলে মমুক তুমি তো সুফি সাহ বলবে না তুমি জানো না আমি জানি এক আল্লাহই করে বলছে যখন বারবার দাওয়াত হবে আর বারবার বলা হবে তখন আল্লাহর বড়াইটা দিলে ভিতরে আসবে ইমান আসবে جب ہم ہر جگہ پر دائی ہوں گے اللہ جل شانہ جس بات کی ہم دعوت دیں گے اللہ ہم کر کے ہمارے دلوں میں اس بات کو اتار دیں گے جب ہمارا بار بار بول گئے آج کے کھانے دیکھا جب سب جگہ بول گئے تو وہ سب جو جسے دعوت دے وہ اللہ تعالی جنیش ہمارا دلی بھیتر بسائی دے اس لیے میرے دوست آپ لوگوں اس ایمان کو حاصل کرنے کے لیے ایمان کی دعوت ہے بس یہ ایمان حاصل کرار جنو ایمان کے پاور جنو بس ایمان اس دعوت دیتے ہو اور جب ایمان ہوگا اور جب جو ہے اللہ کا تعلق ہوگا تو میرے دوستوں جو ہو ہمارا اللہ کی خزانوں سے تعلق ہو جائے گا جتنی چیزیں اللہ اللہ شانہ نے ہمارے لیے بنائی ہے وہ سب ہمارے کام آئیں بس جب دعوت دے وہ تو ایمان اس پہ جب ایمان ہوگا اللہ سے سمپرک کرنے والے تعلق ہوئے جب اللہ خزانے سے تعلق ہو جائے তো সমস্ত জিনিসের মালিক আল্লাহ যখন আল্লাহর সাথে সম্পর্ক হবে আল্লাহর খাজানার সাথে সম্পর্ক হবে তো সমস্ত জিনিসের যখন আমরা উপকৃত হতে পারব দুনিয়া আম দেখতে আগর ইন কুমকুমো কা আর ইন বলফো কা আগর তাল্লুক পাওয়ার হাউস সে হে তো ইয়ে জ্বল রহে হে আর আগর যে হে ইনকা তাল্লুক নেই হে তো মেরে দোস্ত লোগো বিজলি নেই জ্বলতি পাংখা নেই চলতা চিজে নেই চলতি एक गांव के आदमी ने आकर देखा इतनी सारी रोशनी हो रही है बल्ब जल रहे हैं उस आदमी ने एक बल्ब उठाया अपने घर ले गया और ले जाकर वहां अपने गांव वालों को बताया आज हमारे घर में बड़ी रोशनी होने वाली है मैं शहर से बल्ब लेकर आया हूं मेरे दोस्तों वो बल्ब जलने का नहीं गांव वाले ने पूछा रहे भाई क्यों नहीं जलता कि साहब वहां तो जलते थे यहां नहीं जलता तो बताया गया उसको अरे मेरे पास इसमें कनेक्शन नहीं है इसमें ये पावर हाउस का ताल्लुक नहीं है इसीलिए बर्फ नहीं जल रहा है मेरे दोस्त बुजुर्गो हमारा ताल्लुक अगर अल्लाह की जात से नहीं हुआ तो मेरे दोस्त बुजुर्गो कामयाबी का ताल्लुक अल्लाह की जात से है जिस तरह बिजली का ताल्लुक कनेक्शन से है ऐसे ही अल्लाह के हमारा ताल्लुक अगर अल्लाह की जात से है तो फिर जब भी बात उठाओगे अल्लाह हमारे कामों को बना देगा বলতেছে মেহমান এই সমস্ত যে বালক গুলো এখন লাগানো আছে বল বালক কারেন্টের তো বলছে এগুলো ওই সময় জ্বলবে যখন এদের কানেকশন যদি এটার পাওয়ার হাউসের সাথে থাকে এটার সম্পর্ক এই তার তৈরির সাথে জোড়ানো থাকে যখন জোড়ানো থাকবে না এর সাথে বাল্ব এটা জ্বলবে না এই সমস্ত যে পাংখা গুলো চলবে না আর যেখানে যে সমস্ত জিনিস কারেন্টের দ্বারা চলে ওইটার সাথে সম্পর্ক থাকার কারণে চলতেছে তো বলতেছে এইরকম এক ব্যক্তি গ্রামের লোক শহরে আসে দেখেন যে এখানে সুন্দর অনেকগুলা বাল্ব চলতেছে অনেক বাতি অনেক আলো সে এরকম বাল্ব কিনা বাড়ি নিয়ে গেছে তো বাড়ি লাগাই স্যার সমস্ত গ্রামের লোকদেরকে বলতেছে, দেখো আমার এখানে এখন তো অনেক আলো হবে, আমি শহরে গেছি ওইখানে দেখে আসছি, ওইখান থেকে বাল্ব কিনে নিয়ে আসছি, তো রাত্রে যখন হয়েছে কোনো আলো নাই, সবাই বলতেছে ভাই আলো কই, বলছে হ্যাঁ আমি শহরে দেখে আসছি ওখানে তো অনেক আলো, কিন্তু এখানে কোনো আলো নাই, তো কেউ বলছে দেখো এই আলোর জন্য এই কারেন্টের সাথে তার পাওয়ার হাউসের সাথে তার সম্পর্ক থাকতে হবে, তার যেন জোড়ানো থাকে, বলছে এরকম কামিয়াবির সম্পর্ক কামিয়াবি আল্লাহর জাতের সাথে, হ্যাঁ কামিয়াবি ওই সময় হবে যখন আমাদের তাল্লুক আমাদের সম্পর্ক আল্লাহর সাথে হবে, তখন আল্লাহ তাআলা আমাদের কামিয়াবি দান করবেন, কামিয়াবি তার তাল্লুক হইলে সম্পর্ক হইলো আল্লাহর জাতের সাথে, যখন আল্লাহর সাথে কামিয়াবির সম্পর্ক হবে আর তখন আমরা আমাদের যা আমরা চাবো যখন আমরা হাত উঠাবো আল্লাহর কাছে যাবো ওই জিনিস আমাদের যা চাবো তা আল্লাহ কাছে দেবে, আমাদের সাহাবায়ে কেরাম কা তাল্লুক আল্লাহ কি জাত সে হয়, ইসলিয়ে জব ভি হাজত হোতি থি জব ভি জরুরত হোতি থি তো হাত উঠাতে দে আল্লাহ উনকি হাজতো কো পুরা কর দে আর নামুমকিন তো খোদা জো হ্যায় মুমকিন কর দে, বলে সাহাবায়ে কেরামের সম্পর্ক আল্লাহর সাথে ছিল, তাদের তাল্লুক সব আল্লাহর সাথে ছিল, সাহাবায়ে কেরামের যখনই যে কোনো জিনিসের দরকার হইতো জরুরত হইতো হাজত হইতে হাত উঠাইতেন আল্লাহর কাছে যাইতেন আল্লাহ তারা সাথে সাথে তাদের ওই জিনিস দিয়ে দিতেন তাদের জরুরত পুরো করে দিতেন, এমনকি যে জিনিস মানুষের হওয়া সম্ভব না অসম্ভব সম্ভব মানে আল্লাহর কাছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জামানে মে এক ঔরত আই উসকে সাথ এক বাচ্চা আয়া আর জো হ্যায় ও ঈমান মে দাখিল হুয়ে জো হ্যায় ও মদিনা মে রাহা করতে থে এক দিন উস বাচ্চে কা ইন্তেকাল হুয়া তো সাহাবায়ে কিরাম নে উসকো মিলাযা ধুলাযা আর উসকো জানাজে কে নামাজ কে লিয়ে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খিদমত মে লেকর আয়ে, আপনে ফরমায়া ইনকি মা কো ইত্তলা হুই কাভি নাহি, তো উনহোনে কাহা আপনে ফরমায়া যাও ইনকি মা কো ইত্তলা করো, মা আই উসনে দেখা উসনে কাহা ঠেহরো উনহোনে নামাজ পড়ি উসকে বাদ দোয়া মাঙ্গি কি ইয়া আল্লাহ মে খুশি সে মুসলমান হুই ये मेरा बच्चा मेरे साथ आया है मेरा खानदान पीछे है वो मुझे ताना देगा तेरे हाथ में सब कुछ है मेरे बच्चे को जिंदा कर दे रिवायत में मौजूद है अल्लाह ने मुर्दा मुर्दा जो है होने के बाद जिंदा होना नामुमकिन है लेकिन अल्लाह की जात के लिए कोई बड़ी बात नहीं है अल्लाह ने इनकी दुआ पर उस बच्चे को जिंदा कर दिया, जमाना एक महिला তার ছেলেকে নিয়ে মদিনায় আসছেন হিজরত করে আর মুসলমান হয়েছেন আর মদিনায় থাকা শুরু করছেন, কিছুদিন পরে তার ছেলেটা মারা গেছে, তো সাহাবায়ে কেরাম তার গোসল দিয়া কাপন পরাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন জানাজা পড়াবার জন্য, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মাকে খবর দেওয়া হয়েছে, বলছে না তুমি তার মাকে খবর দাও, যখন তার মা খবর দিয়েছেন তো বলছে সে দোয়া করছে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতেছে করতেছে ইয়া আল্লাহ আপনার সব আপনার কাছে কোন নামঙ্কিত কোন জিনিস নাই অসম্ভব কোন জিনিস নাই, যদি আপনি আমার কমের লোকের আমার জাতির বংশের লোকেরা যদি শোনে যেমন ছেলে মারা গেছে তো তারা বলবে তারা দেবে আমাকে আর বলবে মুসলমান হওয়ার কারণে তোমার ছেলে মুসলমান মারা গেছে, আল্লাহ আপনার সামনে কোন অসম্ভব কোন জিনিস নেই আমার ছেলেকে জিন্দা করে দেন, তো বলছে হাদিসের মধ্যে আছে বলছে আল্লাহ তালা ছেলেকে জিন্দা করে দিস, তো বলছে মুর্দা মরার পরে বলছে একটা লোক আবার জীবিত হওয়া জিন্দা হওয়া এটা অসম্ভব নামঙ্কিন, বলছে আল্লাহর সামনে কোন অসম্ভব আল্লাহ তালা ছেলেকে জিন্দা করে ইসলামে রাজিজ আজ ভি আল্লাহ কি জাত ওহি হ্যায় আল্লাহ কে লিয়ে আজ ভি কোই কাম মুশকিল নাহি হ্যায় লেকিন লেনে ওয়ালে বদলে হ্যায় আল্লাহ কি তাকত আল্লাহ কি কুদরত ওহি হ্যায় হম আগর লেনে ওয়ালে এসে হো জায়ে হম দোয়া ওয়ালে বন জায়ে হম ঈমান ওয়ালে বন জায়ে হম আমাল ওয়ালে বন জায়ে, তো মেরে দোস্ত বুজুর্গো আল্লাহ আজ ভি হামারে দোয়া পর ও করকে দিখায়েগা জো হম চাহে, বলতেছে আল্লাহ তাআলা এখনো ওই আল্লাহ আল্লাহ যা এখনো আছে ওইরকমই আছে ওই সত্য কুদরতের সাথে আছে কোন পরিবর্তন নাই, বলছে হ্যাঁ ওই লেনেওয়ালা যারা নেবে তারা নাই, বলছে এখন যদি আমরা মেহনত করি আর আমরা যদি ওই রকম দোয়ার মধ্যে শক্তি ভাটা করতে পারি আমরা যদি ইমানওয়ালা হই আমরা যদি আমলওয়ালা হই তো আল্লাহ তাআলা যে জিনিস আল্লাহর কাছে চাবো ওই চাপ ওই আল্লাহ এখনো করে দেখাইতে পারেন, সিদি মেরে দোস্ত বুজুর্গো আল্লাহ কা তাল্লুক হমে সিখনা হ্যায় আজ হম জো হ্যায় ইয়াহাঁ জমা হুয়ে হ্যায় ইসিলিয়ে সব জমা হুয়ে হ্যায় কি হম ইয়াহাঁ সে সিখ কর کر اپنے مقام پہ جا کر رہو خدا میں نکل کر ہم یہ ساری چیز سیکھیں گے اور اپنی زندگی کو بدلیں گے. آج تک ہم جنگائی پر چلتے رہے, آج ہم خواہشات پر چلتے رہے, لیکن آج کے بعد ہم اپنی زندگی کو بدلیں گے. ہم وہ کریں گے جو اللہ ہم سے چاہے گا, ہم وہ کریں گے جو ہم سے رسول اللہ جو ہم سے چاہے گا. মগরা প্রধান বলতেছে এখানে জমা হওয়া এই জন্য এখানে সেই জিনিসটা শিখতে হবে যে আমাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়, আল্লাহর সাথে আমাদের তালুক হয়ে যায়. এই জন্য বলছে এখান থেকে আমরা আল্লাহর রাস্তায় যাব আর আমরা আল্লাহ ইমান শেখব, দিন শেখব, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করব. আর আমরা যখন আমাদের সম্পর্ক কায়েম হল আল্লাহর সাথে, তো আল্লাহ তাআলা ওইরকমই করবে যেরকম আল্লাহ সাহাবাদের সাথে করছে. এই জন্য আমরা আল্লাহ আল্লাহ রাস্তায় যাবো, ওইখানে দিন শেখবো, দিনের মেহনত শেখবো, নামাজ শেখবো, আর এক একটা জিনিস আমরা শেখবো, ওইভাবে আমাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়. মেরে দোস্ত বলবো, সাহাবা কে পাস মকানে ছোটে ছোটে থে, চিজে বহুত কম থি, আর উনকে পাস যে হে মালি এতবার সে বহুত কম পয়সা থা, লেকিন ঈমান আল্লাহ একবার পাহাড়ো কে বরাবর থা. উনকে পাশ আমাল, হো আমাল, হো পাকিজ আমাল উনকি জিন্দগি মে থে কে জিনকো দেখ কর আল্লাহ উসকে রাসূল খুশ হতে. ইসলিয়ে মেরে দোস্ত লোগো, আজ ইস বাত কি জরুরত হে, চাও হাম লোগো কো চার মহিনা নেই জিন্দগি লগানি পড়ে, কি ও আমাল ও ঈমান হম সিখ কর যে হম ঘর লোটেঙ্গে আর ঘর পর যাকর আপনি মসজিদো মে করনে ওয়ালে বনেঙ্গে, মসজিদো কো আবাদ করেঙ্গে আর তমাম আপনি মসজিদ কে আশপাশ কে লোগো কো আর তমাম লোগো কো ইস পাক জিন্দগি কি দাওয়াত দেঙ্গে. খুদা হামারি ইস দাওয়াত কি বরকত সে, হামারি মেহনত কি বরকত সে আল্লাহ হম পর জরুর জরুর وہ زندگی عطا فرمائے گا. اس لیے میرے دوست لوگو, ہمیں اپنی زندگی کو بدلنا ہے. آج سے نیت کرو, ارادہ کرو کہ انشاءاللہ ہم منمانی کو چھوڑ کر ہم رنجہ کی کرنے والے بنیں گے. محترم مہمان بولتے سے کہ صحابہ کرام کے پاس تاجر گھر پورا چھوٹا چھوٹا چھیل, تاجر کے پاس کسی جنسو چھیل نہ, تاجر کے پاس مالی سب بات ٹکا پیسہ یہ انہیں کم چھیل, صحابہ کے پاس کچھ صحابہ کے ایمان چھیل, ইমান পাহাড়ের মতো মজবুত বড় ইমান ছিল তাদের কাছে. বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তাদের আমাল এরকম পবিত্র আমাল ছিল যে আল্লাহ তাদের আমলে খুশি হয়ে যেতেন. তো তাদের কাছে আমাল ছিল, ইমান ছিল তাদের কাছে, সাহাবাদের কাছে. বলছে আমাদের এখানে জমা হওয়া এই ইমান হাসিল করা সাহাবাদের মতো, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি যে আমল পবিত্র আমল আমাদের হাসিল করতে হবে, এটা আমাদের শিখতে হবে. এই জন্য চার মাস লাগুক অথবা বেশি সময় লাগুক, এটা লাগাই আমাদের শিখা ইমান আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগি পবিত্র জিন্দগি শিখা. তখন আমরা যখন বাড়িতে যাব আর আমাদের মসজিদের পরিবেশে থাইবা, আশপাশে মসজিদের মেহনত করব আর বাকি যে আমাল বানাবো মেহনত করব, পরিবেশ কায়েম করব, ইমানের মেহনত করব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নাত তরিকার মেহনত করব. যখন আমরা মেহনত করব তো একটা সবচেয়ে প্রথম যেটা হবে যে মেহনত করনেওয়ালাকে আল্লাহ তালা ইমান নসিব করবে আর ওই জিন্দগি দেবে ওই মেহনত করনেওয়ালাদেরকে. তো আল্লাহ তালার সাথে সম্পর্ক কায়েম হবে যখন সাহাবাদের মতো আল্লাহ তালার কাছ থেকে আমরা আল্লাহ তালার জাত থেকে আমরা উপকৃত হইতে পারব. মেরে দোস্ত আর বলবো, আল্লাহ আল্লাহ শানহু নে গয়ে গুজরে জমানে মে ইয়ে হমে দাওয়াত কা আমল এসা পাকিজ আমল দিয়া হে, ইসকে সাথ চলনে ওয়ালে কো আল্লাহ ঈমান জরুর নসিব করতা হে. জো জো ভি বাহে খুদা মে নিকল কর জিসনে ভি মেহনত কি হে আল্লাহ আল্লাহ শানহু সে মাঙা হে, ইতাআত কে সাথ করেগা আল্লাহ আল্লাহ শানহু উসকো জরুর আতা ফরমায়েগা. মেরে দোস্ত আর বলবো, যে জিতনে ইতনে সারে মিসালে হ্যাঁ কি জিতনে লোক থে উনোনে রায় খুদা মে নিকল কর আপনি জিন্দগিও কো বদল লিয়া. হামারে ইয়াহাঁ এক যে হে টিটি থা জো রেল মে চলা করতা থা, রেল মে ও তিন দিন নিকলা, নিকল কর উসনে ঈমান সিখা. লগো হো হম লোক তো অব তক বহুত বুরি জিন্দগি গুজার রহে থে, হম তো হারাম খাতে থে, হম তো ইয়ে করতে থে. উসনে পক্কি সচ্চি তওবা কি, আব মে হারাম নেই খাউঙ্গা. মেরে দোস্ত বুজুর্গো, জব ও আপনে ওয়াপিস লোটা, আপনে মকান পর ওয়াপিস লোটা, আর উসনে জো হ্যায় আব ও আপনে জো হ্যায় کیونکہ جانے لگا ریل پر تو لوگ کہتے تھے صاحب مجھے سیٹ چاہیے کہ 10 نمبر خالی 12 نمبر خالی. وہ پوچھتے تھے جناب چائے پانی؟ کہہ لگا میں مسلمان ہوں, میں ایماندار ہوں, میں حرام نہیں کھاتا. زندگی کہاں سے بدلی؟ راہ خدا میں نکل کر اس نے ایمان سیکھا اور دھمکے کی چوٹ پر کہہ رہا تھا میں مسلمان ہوں, میں حرام نہیں کھاتا. میرے دوست بزرگوں, یہ زندگی ہمیں بھی سیکھنی ہے. ہم مسلمان ہیں, ہم خدا کے بندے ہیں, ہم محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے امتی ہیں. ہم تو پاک کھائیں گے, پاک کمائیں گے, اپنی زندگی کو پاک بنائیں گے. محترم مہمان بولتے سے اللہ تعالیٰ اس زمانہ ہے فسادر زمانہ ہے پوتر کام ہمارے کے حصے بس یہ کام یہ دیکھیے محنت کر دیں کا اللہ رستے دے رہے کا تبلیغ مدد محنت کر دیں اللہ تعالیٰ تاکہ ایمانو تو دیں اور رسول اللہ صلی اللہ علیہ وسلم پوتر زندگی تک دے دیں. এই জন্য বলছে আমরা এখানে জমার জন্য আমরা পাক্কা নিয়োগ করব যে পিছে যা আমাদের জিন্দগি চলে গেছে এখন ভবিষ্যতে আমরা মনমানি মনের রূপে খাইশের রূপে চলবো না, মনের রূপে চালিত করবো না, যে আল্লাহ আল্লাহর অস্তিত্ব এটাই করবো. বলছে এরকম অনেক মিশাল আছে, এরকম উদাহরণ আছে যে রাস্তায় যে ব্যক্তি বাইরে মেহনত করছেন আর এটার সাথে মাইনে চলছে বলছে তার জিন্দগিটা পরিবর্তন করে গেছে, তার জিন্দগি পরিবর্তন হয়ে গেছে. উনি বলছে যে আমাদের ওইখানে একজন টিকি ছিল, ওই যারা রেলের মধ্যে রেলগাড়ির মধ্যে টিকিট চেক করে যারা এরকম টিকি, তো সে বিভিন্ন তার জিন্দগি উল্টা পাল্টা ছিল. তার জীবন 3 দিন আল্লাহর কাছে তাবলীগ লাগাইছে, 3 দিন লাগার পরে ওনার দিলে পরিবর্তন এসে গেছে যে হায় আর কি করলাম, অনেক ভুল করছি, ওর জিন্দগি তো খারাপ ছিল, আর পাক্কা নিয়ত করছে এখন থেকে আর হারাম খাবো না, হ্যাঁ হারাম খাবো না, আর গরিব তরিকা চলবো না, ভুল তরিকা চলবো না. এরপরে 3 দিন লাগাই চলে আসছে, 3 দিন পরে যখন ডিউটিতে আবার আসছে রেলে রেলগাড়িতে, তো জিজ্ঞাসা করতে মানুষ কোন সিট খালি আছে কিনা, বলছে হ্যাঁ ওই 10 নম্বর খালি আছে, 11 নম্বর খালি আছে, ওখানে বসো. তো বলছে কিছু পয়সা চা পানির জন্য, কিছু টাকা খাওয়ার জন্য, বলছে না আমি মুসলমান, মুসলমান হারাম খায় না, মুসলমান আমি, মুসলমান হারাম খায় না. তো বলছে এই 3 দিনে বসে তার জিন্দগি পরিবর্তন হয়ে গেছে. এগুলো বলছে আমাদেরও এই পাক্কা নিয়ত করা যে ভাই আমরা মুসলমান, আমরা পবিত্র খাবো, পাক খাবো, আর আমরা পবিত্র ভাবে পাক ভাবে আমরা কামাবো, যারা মুসলমান. তো বলছে এই জন্য আমাদের মেহনত করা যে এটাদের সাথে মেহনত করবে আল্লাহ তাআলা জিন্দগি পরিবর্তন করে দেবে. সব নিয়ত করো তো হম আয়াত জলসা দেখনে কে লিয়ে আয়ে যাম বাত শুনে কে লিয়ে, লেকিন জলসে কে বাদ সব কে সব হম রাহ খুদানে নিকলেঙ্গে আর ঘর ঈমান সিখ কর আর পাক জিন্দগি লেকর লোটেঙ্গে. বস এই জন্য সবাই আমরা পাক্কা একেবারে মজবুত নিয়ত করবো যে আমরা আসলাম তো এখানে শুধু ইস্তেমা দেখার জন্য অথবা এখানে বয়ান শুনে চলে যাবো, এই জন্য এখন আমরা পাক্কা নিয়ত করবো এখান থেকে আল্লাহর রাস্তায় ধরিয়া ইমান শিখা আর জিন্দগি পরিবর্তন করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দগি নিয়ে আমরা বাড়ি যাবো.